السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب، أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم، وأنا التواب الرحيم. উপস্থিত উলামায়ে কেরাম ও ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ, গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ শত প্রশংসা যে আমরা আজ আল্লাহরই ঘরে আল্লাহরই কিতাব আলোচনা করার জন্য সমবেত হয়েছি, যেখানে রহমত বর্ষণ হয়, যেখানে ফেরেশতার উপস্থিতি আছে, যেখানে গুনাহ ক্ষমা করা হয়। আমাদের বারবারন্ত দেখে, আমাদের উন্নয়ন উন্নতি দেখে কিছু মানুষের জ্বালা ধরেছে। ঘরে ঘরে হকপন্থী তৈরি হওয়ার জন্য মানুষের টনক লড়েছে, আর এই জন্য কিছু মানুষ হকপন্থীদের বদনাম করার জন্য ফতোয়াবাজি শুরু করেছে, ফতোয়া দিচ্ছে। ছোটবেলাতে আপনার খেয়াল থাকবে, যখন আইসক্রিম খেতে চান বা চেয়েছিলেন, তখন আপনার মা বলেছিল, বাবা আইসক্রিম খেতে হয় না। কেন মা? বলে আইসক্রিমে পোকা আছে। আপনি হয়তো পোকার ভয়ে আইসক্রিম আর দোবার খেতে চাননি। সৌদি এক দায়ী, তিনি ইউরোপে গেছেন, হোটেলে উজু করে ফিরে যাচ্ছেন, এমন সময় এক ছোট্ট বাচ্চা খুব আগ্রহের সাথে গড়িয়ে যাওয়া পানির দিকে লক্ষ্য করছে। ইনি দেখলেন কি ব্যাপার, আমি উজু করে এলাম আর আমার পানির দিকে এত গভীরভাবে গভীর দৃষ্টিতে কেন তাকাচ্ছে, কি খুঁজছে? ছোট বাচ্চাটাকে ডেকে জিজ্ঞেস করলাম যে বাচ্চা তুমি কি দেখছ? তো সে বলছে, আমি শুনেছি যে মুসলমানরা যখন উজু করে তখন তাদের হাত থেকে মুখ থেকে পোকা ঝরে, তাই আমি দেখছি যে সত্যপক্ষে পোকা ঝরছে কিনা। ব্যাপারটা বুঝতে পারছেন? মুসলমানদের বদনাম করার জন্য, যাতে করে কোনো মানুষ মুসলমান না হয়, যাতে করে আইসক্রিম না খায়, সেজন্য মা ছেলেকে মিথ্যা বলে। ঠিক কিছু মানুষ আছে যারা মিথ্যাচারিতা প্রচার করছে, এই জন্য যাতে করে এই হকপন্থীদের দলে সামিল না হয়ে যায়। কখনো ওয়াহাবি ফতোয়া দিয়ে আপনার কানে তালা ঝুলিয়ে দিচ্ছে, কখনো বলছে এরা কাদিয়ানি, কখনো বলছে এরা হচ্ছে দাজ্জালের গোলাম। কেন? দেখছো না লাল লাল রুমাল পরে আছে? হাদিসে আছে যে দাজ্জালের অনুসারী হবে বেশি অনুসারী কারা? ইহুদিরা এবং মহিলারা। সেই হাদিসে আছে আলাইহিমুত তায়ালিসা, তাদের দেহের উপরে থাকবে তায়ালিসা। তায়ালিসা মানে রুমাল, ওরা বলছে লাল রুমাল। অতএব দেখো, এরা যারা ওই টিভিতে বসে ফতোয়া দিচ্ছে, এসি রুমে বসে ফেতনা ছড়াচ্ছে, সৌদি আরবে বসে বসে নানা ফেতনা সৃষ্টি করছে, এদের মাথার উপরে দেখো লাল রুমাল আছে, তার মানে সৌদি আরবের সমস্ত লোক কি দাজ্জালের অনুসারী। সুতরাং এদের কথা শুনো না, ওই যে আইসক্রিম খেও না বাবা, পোকা আছে। হ্যাঁ, মুসলমানরা উজু করলে পোকা ধরে। এরা দেখছে আমাদের দীপ্তি, আমাদের আলো, আমাদের হকের যে আলো আছে তার বিকীর্ণতা দেখে এরা ভাবছে কি যে এদেরকে ঠেকাতে হবে। আলো বিকীর্ণ হতে দেখে এদের হিংসা হচ্ছে, তাই ফতোয়া দিচ্ছে যে এরা তায়ালিসা, দেখো ইহুদিদের গোলাম আর দাজ্জালের অনুসারী, এরা লাল রুমাল পরে ফতোয়া দিচ্ছে, এদের কথা শুনো না। আল্লাহুল মুস্তাহান। তায়ালিসা, আপনারা যারা হাদিস কোরআন বা হাদিস পড়েছেন, হাদিসের ব্যাখ্যা পড়বেন, তারা জানবেন তায়ালিসা মানে এই মাথার রুমাল না। মাথার রুমাল কি ইসলামী পোশাক সেটা আলাদা কথা, কিন্তু হাদিসে যেটা এসেছে তায়ালিসা সেটা কাঁধে পরা হয়, আর তার রং লাল না, সবুজ বলা হয়েছে অথবা হলুদ বলা হয়েছে। জোর করে বদনাম করার জন্য সৌদি আরবের এই রুমালকে তারা ব্যবহার করছে, কি জন্য? মানুষকে এই সত্যের পথ থেকে দূরে রাখার জন্য, যেহেতু ঘরে ঘরে ঘরে ঘরে তৈরি হচ্ছে। এই সৌদি আরব থেকে যারা যাচ্ছে মগজ ধোলাই করে, এদের মাথার টনক নড়িয়ে দিয়েছে। আপনারা কি মনে করেন, এই ফতোয়াবাজিতে পিছিয়ে যাবেন নাকি হকের পথে সুপ্রতিষ্ঠিত থাকবেন? যতই আপনাদেরকে অবিচলিত করতে চায়, যতই আপনাদেরকে বিচলিত করতে চায় এবং অবিচলিতের পথে আপনাদেরকে বাধা দিতে চায়, এই বাধা উল্লঙ্ঘন করে আপনারা হকের পথে চলতে রাজি আছেন? হকের পথে কোনো বাধা যদি আসে তো সেই বাধাকে উল্লঙ্ঘন করতে কোনো কষ্টবোধ করবেন? ইনশাআল্লাহ। ফতোয়াবাজিতে খবরদার কান দেবেন না। ওয়াহাবি, ওয়াহাবি কাকে বলে সে কথা আপনারা বহু শুনেছেন। ওয়াহাবি যারা মাদারপন্থীর বিরুদ্ধে বলে, মাদারের বিরুদ্ধে বলে, কবরের বিরুদ্ধে বলে, তারাই ওয়াহাবি। অলিয়া উলিয়াকে ভালোবাসে না এমন দল না, কিন্তু তারা ফতোয়া দিয়ে আপনার কানে তালা ঝুলিয়ে দেয় যাতে করে আপনি তাদের অনুসারী না হন। যাই হোক, এই সম্পর্কে দুটো কথা, ফতোয়াবাজি সম্পর্কে দু চারটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে, আপনারা একটু কষ্ট করে শুনবেন। জেনে রাখবেন, যারা যাদের এলেম নেই, যারা সামান্য এলেম নিয়ে ফতোয়াবাজি করে, তাদের সম্পর্কে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, মান মিন জাহিলিন মুতাতাব্বিবিন ইফতিল ওয়ারা ওয়া ইহিলু যাকা আলা কাদার রাহমানি মা ইনদাহু ইলমুন সিওয়া আত-তাকফীরি ওয়াত তাবদীই ওয়াত তাদলীলি ওয়াল বুহতানি। বহু মানুষ আছে যারা জাহেল, তারা ফতোয়া দিচ্ছে মানুষকে। বহু ডাক্তার আছে, তারা হাতুড়ে ডাক্তার, তারা ডাক্তার না প্লাম্বার, যদি অপারেশন করতে দেওয়া হয় তো কি কাটতে কি কেটে ফেলবে। কথায় বলে নিম মোল্লা খাতরায়ে ইমান, আর নিম হাকিম খাতরায়ে জান। এই জন্য যারা আধা আলেম, আধা আলেম, নিম আলেম, তাদের ফতোয়া মেনে চললে পরে নিশ্চয়ই ক্ষতি আছে। বলছেন যে তারা এই শ্রেণীর মানুষরা ফতোয়া দেয় আর বলে আল্লাহ তাআলা বলেছেন, তাদের কাছে শুধু দেখবে অমক কাফের, অমক বিদাতি, অমক নানা রকম অপবাদ দিয়ে, অমক ওয়াহাবি, অমক এ হয়ে গেছে, অমক ফিতনাবাজ ইত্যাদি ইত্যাদি। সুতরাং তাদের কথা খবরদার কান দেবেন না। জাহেলরা ফতোয়া দিচ্ছে, বহু মানুষ ফতোয়া দিয়ে থাকে। বলা হয়েছে লাউ সাকাতা মান লা ইয়ালাম লা সাকাতাল খিলাফ। কত রকমের আমাদের মতভেদ রয়েছে, যদি তারা চুপ থাকতো যারা জানে না, তাহলে পরে এত খেলাফ, এত মতভেদ হতো না। ইবনে হাজার আসকালানি রাহমাহুল্লাহ বলেছেন, ইযা তাকাল্লামাল মারউ ফি গায়রি ফান্নে, যখন মানুষ তার নিজের মানে যেটা স্পেশালিটি আছে, তার নিজের গণ্ডির বাইরে কথা বলে, তখন আতা বিহাদিহিল আজায়ে কত রকম আজিব আজিব কথা নিয়ে আসে, কত রকম বিস্ময়কর ফতোয়া সৃষ্টি করে। ইবনে সুফিয়ান ইবনে সাঈদ আস-সাউরি তিনি বলেছেন, ইদা কাসুরাল মাল্লাহুন গারাকাতিস সাফিনা ও গারাকাতিস সাফিনা, যদি জাহাজ চালাবার মানে ক্যাপ্টেন বেশি হয়, নৌকা চালক যদি বেশি হয়, তাহলে নৌকা পানিতে ডুবে যায়। বোঝা গেল কি, যে ফতোয়া কিন্তু মানুষকে দিতে হবে, মুফতির দরকার আছে, কিন্তু কোন সে মুফতি, কি শ্রেণীর মুফতি, ফতোয়া না হলে চলবে না, ফতোয়া না দিলেও চলবে না, আর ফতোয়া না দিলে মানুষের জীবন আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। সুতরাং যারা জানেন না তারা আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন, এবং কাকে জিজ্ঞেস করবেন সে কথা আগে বক্তার কাছে আপনারা শুনেছেন, কোন আলেমকে জিজ্ঞেস করবেন। মহান আল্লাহ বলেছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে আহলে যিকিরকে আলেম ওলামাকে জিজ্ঞেস করে নাও। আলেম ওলামা কাকে? আলেম ওলামা সে সম্পর্কে আপনারা আগে শুনেছেন, যে আহলে যিকির তাকে জিজ্ঞাসা করে নাও। আর হাদিসে আছে, আলা সালু ইজ লাম ইয়ালামু ফাইন্নামা শিফাউল আইয়ি সুয়াল, যদি তারা জানতো না কেন জিজ্ঞেস করে নেয়নি, কারণ জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করাটাই হচ্ছে এলিম, আর এ হচ্ছে জাহেলি বা মূর্খতার ওষুধ যে জিজ্ঞেস করা। অনেক মানুষ প্রশ্ন করে না, প্রশ্ন করতে চায় না, ভাবে কি প্রশ্ন করলে বোকা হয়ে যাবে, অনেক লোকে প্রশ্ন করলে অনেকে হাসে, ভাবে কি তাহলে প্রশ্ন করবো না। আরে আপনি প্রশ্ন না করে, আপনি যদি প্রশ্ন করেন তো এক মিনিটের জন্য বোকা হবেন, আর যদি প্রশ্ন না করেন সারা জীবনের জন্য বোকা থাকবেন, তাই না? লজ্জা কিসের? হয়তো বা একটা মশলা আপনি জিজ্ঞেস করতে লজ্জা করছেন এখানে সামনে, যে এতগুলো লোকের সামনে আমি লজ্জিত হব, দেখ এটাও জানে না। কিন্তু যদি আপনি এই লজ্জা করে আপনি জিজ্ঞাসা না করেন, এমনও লজ্জার ব্যাপার আছে, স্বামী স্ত্রীর মাঝে কত লজ্জাকর কথা আছে, নিজের জীবনেও কত স্বপ্নদোষ থেকে নিয়ে আরো কত কথা আছে, ছি এই কথাগুলো বলবো, লজ্জা লাগবে, লজ্জা লাগার কথা। কিন্তু লজ্জা করে যদি আপনি জিজ্ঞাসা না করেন তাহলে আপনি আজীবন মূর্খ থেকে যাবেন, বোকা থেকে যাবেন। ব্যাপার হচ্ছে কি, ফতোয়া জিজ্ঞেস করতে হবে, কিন্তু কাকে জিজ্ঞেস করবেন? যে বললাম কোরআন এবং সহিহ হাদিসের ফতোয়া দেবে তাকে আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন। আপনারা বিভিন্ন রকমের মজাহাবি ফতোয়া পাবেন, বিভিন্ন দলের দলীয় ফতোয়া পাবেন, কিন্তু কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী আলেমের যদি আপনি ফতোয়া গ্রহণ করেন তাহলেই আপনি বাঁচতে পারবেন। হুজুর নানা মনে নানা পথ, কোন হুজুরকে জিজ্ঞাসা করবো, এক হুজুর একই মশলার ব্যাপারে এই হুজুর এইরকম বলে, ওই হুজুর ওইরকম বলে, সেই হুজুর সেরকম বলে, আমরা কাকে জিজ্ঞেস করব? আমরা বলি কি, আপনি যাকে বড় মনে করেন, যাকে মনে করেন কোরআন সহিহ সুন্নাহর অনুসারী আলেম, পরেজগার আলেম, আপনি তার ফতোয়া নেন, তাহলে ইনশাআল্লাহ আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি হয়রান হবেন না। কাকে জিজ্ঞেস করব, কাকে বলবো, কার কথা নেব, খবরদার হয়রান হবেন না, বরং আপনি যাকে বড় মনে করেন তাকে আপনি জিজ্ঞেস করেন। আর একটা কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা দিয়েছেন, যখন তোমার মনের ভেতরে হয়রানির সৃষ্টি হবে, এই একরকম বলছে ও একরকম বলছে, তাহলে কি করবো? ইস্তাফতে কালবাক ওয়াইন আফতা কাল মুফতুন, ইস্তাফতে কালবাক ইস্তাফতে নাফসাক, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করে দেখো যে এতগুলো কত এরকম বলছে, ও হ্যাঁ বলছে, ও না বলছে, তাহলে কোনটা সঠিক হবে। সেই ক্ষেত্রে তুমি তোমার লাল লাকুম তাতফাক কারণ, এই যে লাল লাকুম তাফিলুন, তোমার মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান ব্যবহার করো, বিবেক ব্যবহার করো, যে এতগুলো কথার মধ্যে কোনটা সঠিক। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা বহু কথা শোনে কিন্তু তার মধ্যে কোন কথা তারা অনুসরণ করে, আহসানা, আহসান মানে কি, ভালো না, হাসান মানে ভালো, হাসান মানে উত্তম, আর আহসান মানে কি, সর্বোত্তম, সবচেয়ে উত্তম, সবার চেয়ে ভালো, তোমাকে সবচেয়ে যে কথাটা ভালো লাগে, দলিল পুষ্ট মনে হয়, শরীয়ত সম্মত মনে হয়, হাদিস কোরআনের কাছাকাছি মনে হয়, সেই কথাটা মেনে নাও, এটা হচ্ছে কি, যারা এই কথাটা মেনে নেয়, আল্লাহ তাআলার এই নির্দেশকে মেনে নেয়, আল্লাহ তাআলা এদেরকেই হিদায়ত করেন। আর ওরাই হচ্ছে জ্ঞানী মানুষ, আল্লাহ তাআলা সব পক্ষ থেকে দুটো সার্টিফিকেট পাবেন, আপনি হিদায়ত পাবেন, সত্য সৎ পথ পাবেন, আর সেই সঙ্গে আপনি হচ্ছেন জ্ঞানী মানুষ, কার কাছে? আল্লাহর কাছে। অন্ধকারে থাকবেন না, অন্ধকারে খবরদার থাকবেন না, জিজ্ঞেস করুন। এবং সেই জিজ্ঞাসার মাধ্যমে বহু কথা শুনছেন, সেই কথার মাধ্যমে আহসান, যেটা আপনি যেটাকে আহসান মনে করেন সেটা মেনে নিন, তাহলে আপনি হচ্ছেন জ্ঞানী মানুষ আর আপনি পথ পাবেন ইনশাআল্লাহ জান্নাতের পথ। ফতোয়া দেওয়া, যাদের যারা মুফতি হবে ফতোয়া দেওয়া ওয়াজিব। ফতোয়া যদি জিজ্ঞেস করা হয় তাহলে আপনাকে বলা ওয়াজিব, মুফতির বলা ওয়াজিব। কারণ আল্লাহ তাআলা বলছেন যে জ্ঞান বা ইলম গোপন করা যাবে না। তার শাস্তি আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, যারা আল্লাহ তাআলার অবতীর্ণ যে স্পষ্ট দলিল রয়েছে, হেদায়েত রয়েছে, তা অবতীর্ণ করার পর গোপন করে। মিম্বাদিমা বাইয়্যানাহু লিন্নাসি ফিল কিতাব, কিতাবে তা বর্ণনা করার পর, স্পষ্ট করার পর, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে লানত করেন, অভিশাপ করেন। ওয়ালানুহুমুল লাইনুন, আর অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ করে। ইল্লাল্লাযীনা তাবু, হ্যাঁ যারা তওবা করে তারা নয়, এবং সংশোধন করে তারা নয়, এবং স্পষ্ট বর্ণনা করে তারা নয়, আল্লাহ তাআলা তাদেরকে রহম করবেন, আল্লাহ তাআলা তাদেরকে রহম করবেন। ব্যাস, তাহলে বোঝা গেল কি, যে মুফতিকে জিজ্ঞাসা করা হলে তার জানা থাকলে সে গোপন করতে পারবে না। আর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওই দেখা আল্লাহ মিসাকাল্লাযীনা উতুল কিতাবা, কিতাবধারীদেরকে, কিতাবধারীদের কাছে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসি ওয়ালা তাকতুমুনা, আল্লাহর বাণী তোমরা প্রচার করবে, গোপন করবে না। ফানাবাযূহু ওয়ারা যুহুরিহিম, কিন্তু তারা নিজেদের পৃষ্ঠ পৃষ্ঠ পিছে ফেলে দিয়েছিল। ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা, আর আল্লাহর আয়াত বিক্রি করে তারা খেয়েছিল, সামান্য কিছু মূল্য গ্রহণ করে আল্লাহর আয়াত বিক্রি করেছিল। ফাবিসা মা ইশতারুন, তারা যা বিক্রয় করে তা কত নিকৃষ্ট, আর ক্রয় করে যা, তারা যা ক্রয় করে তারা তা কত নিকৃষ্ট। হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সুইলা মিন ইলমিন ফাকাতামাহু, যে ব্যক্তি কোন ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতঃপর সে তা গোপন করবে, কি হবে তার শাস্তি? আলজামাহুল্লাহু বিলজামি মিন নার ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে জাহান্নামের লাগাম তার পরিয়ে দেওয়া হবে। অতএব জিজ্ঞাসিত বিষয় যদি আপনার জানা থাকে তাহলে সেটা বলা জরুরি, আর না জানা থাকলে বলা হারাম। ফতোয়া কখনো মুস্তাহাব হয়, যখন মুফতি, হ্যাঁ ফতোয়া দেওয়ার মতো বটে কিন্তু আরো লোক আছে, তার থেকে বড় আলেম আছে কিংবা আরো মুফতি আছে, সেই সময় ফতোয়া না দিলেও চলে, আর একজন আলেম দিচ্ছেন, ঠিক আছে। ফতোয়া দেওয়া হারাম, আপনি ফতোয়া দেবেন, আপনার জন্য ফতোয়া দেওয়া হারাম কখন? যখন আপনি সত্যপক্ষে জিজ্ঞাসিত বিষয়ে জানবেন না, আপনার জ্ঞান নেই, তখন হবে কি? কুল ইন্নামা, আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ বিষয়ে যা তুমি জানো না তা খবরদার বলবে না। আল্লাহ তাআলা হারাম করেছেন অশ্লীলতাকে, গোপন এবং প্রকাশ্য অশ্লীলতাকে, পাপাচারিতাকে, বিদ্রোহ মানে অন্যায়ভাবে বিদ্রোহকে, আল্লাহর সঙ্গে শিরিক করাকে যার কোন দলিল নেই, আর আল্লাহ সম্পর্কে এমন কথা বলাকে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। সুতরাং সবগুলোই হচ্ছে হারাম। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওয়াইয়াউমাল কিয়ামাতি তারা আল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহাহুম মুসওয়াদ্দা, কিয়ামতের কিছু মানুষকে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে, কি জন্য? আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, যারা আল্লাহ তাআলার নামে মিথ্যা প্রচার করেছিল, তাদের মিথ্যা আরোপ করেছিল, তাদের চেহারা কাল কিয়ামতের দিনে কালো হয়ে যাবে। ব্যাস, এখন কিছু লোকের কথা বলা হচ্ছে যে যে ফতোয়া দেয় মুফতি, সে মুফতির জন্য ফতোয়া দেওয়া মাকরুহ। মনে করুন এমন অবস্থায় সে ব্যস্ত আছে, সেই সময় কেউ ফতোয়া জিজ্ঞেস করছে, এমন সময় ফতোয়া দেওয়া মানে মাকরুহ, ঠিক না? এমন মশলা জিজ্ঞেস করছে যে মশলা এখনো আসেনি, একটা আন্দাজে, মানে যদি এই হয় তাহলে কি হয়, যদি এই হয় তাহলে কি হবে, এইরকম ফতোয়া, এখনো মশলা, যে মশলা এখনো পর্যন্ত বাস্তবে আসেনি, সেই সম্পর্কে জিজ্ঞাসা করলে ফতোয়া দেওয়া মাকরুহ। যদি আপনি দেখেন যে যে ফতোয়া জিজ্ঞেস করছে সে নিজের মন মতো ফতোয়া খুঁজছে, মনস্থিত ফতোয়া। অনেক মানুষ আছে তারা মনে করে কি এটাই সঠিক, তারপরে হুজুর এটা কি হবে, না হুজুরের কথাটা মিলল না, তারপরে আবার অন্য হুজুরকে, হুজুর এই ব্যাপার কি হয়েছে এটা কি হবে, তাও মিলল না। তখন কেন আর একটা হুজুরকে কেন জিজ্ঞেস করছে, যেহেতু তার মনস্থিত ফতোয়া হয়নি। যে হুজুর বলবে যে হ্যাঁ তোমার কথাটা ঠিক, বাস এই হুজুর হচ্ছে ভালো। এরা হচ্ছে আসহাবে হাওয়া, এরা হচ্ছে প্রবৃত্তির পূজারি, খেয়াল খুশির অনুসারী। তোমার মন মতো যে ফতোয়াটা হবে সেটা গ্রহণ করবে, নাকি কোরআন ও হাদিস অনুযায়ী যে ফতোয়াটা হবে বলিষ্ঠ হবে যুক্তিযুক্ত হবে সেটাকে গ্রহণ করবে, এখানে কিন্তু জানার কথা আছে। অতএব এরকম বুঝতে পারলে মুফতির জন্য ফতোয়া দেওয়া মাকরুহ। এমন সময় এমন আছে যে যে ফতোয়া জিজ্ঞেস করছে, যে কথা জিজ্ঞেস করছে সে কথা অনর্থক। হুজুর মুসা নবীর নানির নাম কি ছিল বলতে পারবেন? হুজুর বলতে পারবেন মুসা নবীর নানির নাম কি? এখন লোকে বলছে সবাই জিজ্ঞেস করছে, আমি কি জিজ্ঞেস করবো, তা একটা জিজ্ঞেস করি, মুসা নবীর নানির নাম কি? আপনার এই ফতোয়া এমন যদি অনর্থক প্রশ্ন, একদিন প্রশ্ন করছে আমাকে যে হুজুর ইসমাইল আলাইহিসসালামকে ওই যে ইব্রাহিম আলাইহিসসালাম জবাই করতে নিয়ে গেলেন, দিয়ে জবাই করলেন, জবাই হলো না, দুম্বা এলো, দুম্বা দুম্বাটা জবাই হয়ে গেল, দুম্বার গোশতটা কে খেয়েছিল? আপনারা কি বলবেন বলুন তো, মুক্তি সাহেব কি বলবেন? এমন ফতোয়া দেওয়া, এমন প্রশ্নের উত্তর দেওয়া মাকরুহ। দরকার নাই এসব প্রশ্ন, কি দরকার আছে তোমার? অনর্থক বিষয়ে আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করো, হালাল হারাম বিষয়ে জিজ্ঞাসা করো, কি দরকার আছে? বহু মানুষ আছে যারা অনর্থক আজে বাজে প্রশ্ন, যেটা জানা দরকার সেটা জানবে না, যেটা জানা দরকার নয় তার জন্য বহু চেষ্টা করে থাকে। যেমন কেউ যদি এমন বিষয়ে জিজ্ঞেস করে যে যেটা বলা খুব কঠিন, হুজুর দাড়ি কেন রাখতে হয়তো জিজ্ঞাসার যদি কোনো উত্তর থাকে, জ্ঞান যদি আপনি জানেন বলে দেন, দাড়ি এই জন্য রাখতে হয়। প্রথমত কথা হলো কি, দাড়ি কেন রাখতে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কিন্তু দাড়ি রাখা কি ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সমস্ত নবী এবং পৃথিবীর সমস্ত মহাপুরুষদের সুন্নাত হল কি, দাড়ি। ঠিক আছে, যদি জানেন তো আপনি বলেন, আর যদি জানেন তো বলেন, দাঁড়ো দাড়ি রাখলে পরে যৌন ক্ষমতা বাড়ে, দাড়ি রাখলে এই হয় সেই হয়, আপনি জানেন তো বলেন। যেমন ডক্টর জাকির নায়েক বলে থাকেন, যারা ডক্টর তার বিশেষ বিজ্ঞানের ফতোয়া বা বিজ্ঞানী যেটা আপনার জানা আছে বিষয় আছে বিভিন্ন কথা বলে থাকে, যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলেন, আর যদি জানা না থাকে তাহলে বলবেন আল্লাহ আল্লাহ রসুলের বিধান আমাদেরকে মানতে হবে, মানা ওয়াজিব আমাদেরকে করতে হবে। কিন্তু যদি না জানা থাকে তাহলে সে বিষয়ে আপনি খবরদার নিজের থেকে কষ্ট কল্পনা করবেন না। এমন প্রশ্ন যে প্রশ্ন মানে সন্দিগ্ধ বা রূপক রূপকায়, যেমন যদি কেউ জিজ্ঞাসা করে প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন কখন, রাত্রের শেষ তৃতীয়াংশে, বলে কে আছো গুনাহগার বান্দা, আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব, বলেন না বলেন না, প্রত্যেক রাত্রে হস্ত প্রসারিত করে। এবার যদি আপনি বলেন হুজুর মুশকিল প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে, তার মানে জাপানের না সৌদি আরবের না আমেরিকার, রাত্রের শেষ তৃতীয়াংশটা কোন সময় নয় বলুন তো, সব সময়টা না, সব সময় রাত্রের শেষ তৃতীয়াংশ, এই যে এই সময় আমরা কথা বলছি এটা রাত্রের প্রথম অংশ তাই না? কিন্তু আপনার বাংলাদেশে কোন অংশ, কিংবা তারও আগে যান, রাত্রের শেষ তৃতীয়াংশ। তাহলে হুজুর কি করে আল্লাহ তাআলা নিচের আসমানে নামেন, কোন সময় তারা নেমেই থাকেন নাকি? আপনার ব্রেনে প্রশ্ন আসবে, মুফতিকে প্রশ্ন করবেন, হয়রান হয়ে যাবেন, বলা আল্লাহ তাআলা তো আর রহমান ও আল্লাহ আরশ ইস্তাওয়া, তিনি তো আরশের উপরে আছেন, তো আরশের উপরে থেকে আবার নেমে আসেন, তার মানে কি আরশ খালি হয়ে যায়? এই সব আজি বাজি প্রশ্ন আপনার ব্রেনে আসতে পারে, কিন্তু খবরদার মুফতি সাহেবের উচিত যদি জানা থাকে সেই প্রশ্নের উত্তর তাহলে জানা, যদি না তাকে বলবেন যে এইসব বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বিদআত। ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছিল না, আর রহমান ও আল্লাহ ইস্তাওয়া কাইফা ইস্তাওয়া, আল্লাহ আরশে আছেন, আরশে আছেন তাহলে কেমন ভাবে আছেন? তো ইমাম মালিক বলেছিলেন আল ইস্তিওয়া ও মালুম, আরশে থাকাটা আমাদের জানা আছে, আর ওয়াল কাইফ মাজহুল, কেমন কেমনত্ব আমাদের অজানা। ওয়াসওয়াল আনহু বিদআ, এই বিষয়ে প্রশ্ন করা বিদআত। সুতরাং যদি এইরকম প্রশ্ন কিছু হয় তাহলে মুফতি সাহেবের বুঝতেই পাচ্ছেন জবাব কেমন হওয়া উচিত। কোন কোন প্রশ্ন আছে মানুষ করে থাকে হুজুরকে মুফতিকে পানি মাপার জন্য, পানি মাপা বোঝেন, দেখি হুজুরের গভীরতা কতটুকু। অনেক প্রশ্ন, অনেক ভাই আছেন যারা বাংলা লেখাপড়া করে হয়তো ভালো ভালো মোটামোটা বই পড়েছেন আর হুজুর পড়েননি, দেখি কেন হুজুরের জ্ঞান কতটা, দিয়ে বাংলা পড়ে হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি বলুন তো এই ব্যাপারটা। হ্যাঁ, তখন হুজুর ব্যাপারে ফেসে যায়, সব সময় তো সব হুজুর সব বই পড়তে পারে না, বুঝতে পাচ্ছেন। যদি পানি মাপার জন্য হয় তাহলে পরে বুঝতেই পাচ্ছেন সেরকম প্রশ্নের উত্তর দেওয়া মাকরুহ। যেমন কাদা ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি কেমন, আপনি জানেন যে আপনার এই ভাই একটা কাজ করে সেই কাজটা ঠিক না, তখন আপনি আমাকে প্রশ্ন, আপনি জানেন, আপনি তার উত্তর জানেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন কেন, যাতে উত্তরটা আমার মুখে ওনার গায়ে গিয়ে লাগে, একে কাদা ছোড়াছুড়ি বলে। এমন প্রশ্ন যদি হয় তাহলে বুঝতে পাচ্ছেন যে এমন উত্তর দেওয়া এখানে মাকরুহ বলা হয়েছে, ঠিক না। যাই হোক, যদি ফতোয়া আপনি দেন মুফতি সাহেব হন তাহলে তার শর্ত কি, নম্বর এক তাকে মুসলিম হতে হবে, তার অমুসলিমের ফতোয়া তো নেওয়া যাবে না, আর নম্বর দুই জ্ঞান থাকতে হবে, কোন মাজরুনের ফতোয়া আপনি নেবেন নাকি, কোন মাজরুন যদি ফতোয়া দেয় খবর দেন, আর নম্বর তিন সাবালক হতে হবে, কোন নাবালকের ফতোয়া নিয়ে আপনি চলবেন না, আর নম্বর চার সেই লোককে ভালো লোক হতে হবে, নামাজি লোক হতে হবে, পরিষ্কার লোক হতে হবে, এমন নয় ফাসেক, ফাসেকের ফতোয়া আপনি নেবেন না। আর নম্বর পাঁচ যেটা হচ্ছে মেন শর্ত, কোরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান থাকতে হবে, যেন আপনি ইজতিহাদ করতে পারেন, আপনি কোনটা রহিত কোনটা অরহিত কোনটা নাসেখ কোনটা মানসুখ এই ব্যাপারে যেন আপনার জ্ঞান থাকে, হালাল হারাম সম্পর্কে জ্ঞান থাকে, দলিল থাকে ইত্যাদি ইত্যাদি, মোটামুটি আপনার জ্ঞান থাকতে হবে, হাফেজ হওয়া জরুরি না, মোটামুটি আপনার কোরআনে আহকামে যে আয়াতগুলো আছে, আহকামে যে কোরআনে আয়াতগুলো আছে আপনার জানা থাকতে হবে। আর এটা আপনারা জানেন যে কোরআনের একটা আয়াত নিয়ে কোন মাসলা বলা যাবে না, একটা হাদিসকে নিয়ে কোন মাসলা বলা যাবে না। একটা ঘটনা প্রসিদ্ধ আছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন তখন বললেন তুমি কাইফা তাকদি, তুমি কিভাবে সেখানে ফয়সালা দেবে, কিভাবে ফতোয়া দেবে, তো তিনি বললেন যে আমি আল্লাহর কিতাব দিয়ে ফতোয়া দেব, যদি আল্লাহর কিতাবে তা না পাই তাহলে সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ফতোয়া দেব, আর যদি তাতেও না পাই তাহলে আমি ইজতিহাদ করব এবং এ ব্যাপারে আমি ত্রুটি করব না। এ ঘটনা আপনারা শুনেছেন, তাহলে ফায়সালা কোথায় প্রথম থেকে নিতে হবে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআনে যদি ফায়সালা না পাওয়া যায় তাহলে কোথেকে নিতে হবে, তাহলে হাদিস থেকে নিতে হবে, তাই না। চলুন, সানাইয়া জাদিদার ইসলামিক সেন্টারে একজন মুসলমান হয়েছে, মনে করেন এক বাংলাদেশ, তারপরে সে আমনা তাকে বলা হয়েছে কোরআন অধ্যয়ন করো, তফসির অমুক তখন খুব পড়ছে বেজারি, তারপরে বাংলা কোরআন পড়ে এখান থেকে গেল দেশে গেল, তার বাড়ির সামনে বিশাল পুকুর, স্ত্রী ও মুসলমান হয়েছে, দুজনেই ন মুসলিম, তারপরে হঠাৎ করে সকালে একদিন গ্রাস করতে করতে পুকুরের পাড়ে গেছে, দেখতে মস্ত কি বলে রুই মাছ পানিতে মরে ভাসছে, আরে বাবা এত বড় মাছ, মরা মাছ, তারপরে মাছটাকে তুলে নিয়ে বাড়িতে গেল, স্ত্রীও খুব খুশ, তারা বলছে আমরা কিন্তু খাঁটি মুসলমান, অনেকে মুসলমান হয় নাম কেউ আসতে তাই না, কিন্তু না তারা হচ্ছে পাকা মুসলমান। মুসলমান হওয়ার পর দুজনে পরামর্শ করছে যে মাছটা খাওয়া যাবে না যাবে না, চলো কোরআন উল্টাও, কিছু কিছু মানুষ আছে বুঝলেন তারা হচ্ছে পুঁথিগত পণ্ডিত, যারা পুঁথি পড়ে মনে করে বিশাল পণ্ডিত, ওই যে কিছু পুঁথি পড়ে পণ্ডিতের দিন গেছিল না, তারপরে হঠাৎ করে রাস্তায় চলতে চলতে রাস্তা পায় না, তারপরে বলল পুঁথি খুলে দেখো, পুঁথি খুলে দেখলো তো বলছে ওই দেখো লোক চললো, অনেক লোক চললো, মহাজন যায় যেই দিকে পথ তারে কয় সর্বলোকে, তাদের পেছনে পেছনে ছুটতে লাগে, যেতে লাগে, তাদের পেছনে পেছনে গিয়ে কিছুক্ষণ পরেই দেখছে তারা শ্মশানে নিয়ে যাচ্ছে মরা লাশ, ওখান থেকে রাস্তা ভুলে গেল, ফের এক গ্রামে গেল, সেই গ্রামে গিয়ে বলছে খুব খিদে লেগেছে, তো একটা ক্ষেত এক জায়গায় খাবার চেয়েছে খেতে দিয়েছে, তো ওই যে কি বলে সিমাই, সিমাই খাওয়া কি চলবে না চলবে না, পুঁথি খুলে দেখছে বলছে দীর্ঘ সূত্র আছে যেটা অনিষ্ট ঘটে সেটা। আরে দীর্ঘ সূত্র মানে লম্বা লম্বা সুতো, এ তো খাওয়া যাবে না। হ্যাঁ, তারপরে আর এক জায়গায় গেছে, সেখানে যেটা আজকে পিঠে বোঝেনি যে ফুটে ফুটে থাকে, তারপরে সেখানে পুঁটি খুলে দেখছে লেখা আছে ছিদ্রটি আছে যেটা অনিষ্ট ঘটে সেটা, সেখানে আমার খাওয়া হলো না। পুঁটিগত পণ্ডিতেরা পেয়ে কোরআন খুলে দেখছে, আরে এটা খাওয়া যাবে না যাবে না। এক জায়গায় পড়তে পড়তে হঠাৎ করে দেখছে যে ইন্নামা হারামা আলাইকুমুল মায়তা, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম করা হয়েছে, এই খাওয়া হবে না, খাওয়া হবে না, দে পাঁচ কিলো ওজনের রুই মাছ পানিতে ফেলে দিন। খালাস, কোরআনের ফয়সালা নিয়ে মাছ খাওয়া যাবে না, তাই না? মরা মাছ খাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এতক্ষণ যে বললেন কোরআনের ফয়সালা আগে নিতে হবে, যদি না পাওয়া যায় তাহলে হাদিসের ফয়সালা নিতে হবে, কথাটা ঠিক না? বল বল, তাহলে কথাটা বল ঠিকটা কি? ও হাদিস সহি না, যে হাদিসের কথা বললাম এই হাদিস সহি না। সহি হল কি? কোরআন ও হাদিসের ফয়সালা একসঙ্গে নিতে হবে। শুধু কোরআন দেখব তারপরে হাদিস দেখব না, একসঙ্গে দেখতে হবে। কোরআনে আছে মৃত প্রাণী হারাম, কিন্তু হাদিসে আছে মৃত মাছ হালাল, তাই না? মৃত মাছ হালাল। কোরআনে আছে রক্ত হারাম, কিন্তু হাদিসে আছে কলিজা এবং তিল্লি, এগুলো কি বাঘ জমাট রক্ত, এগুলো হচ্ছে হালাল। তার পাশাপাশি যদি কোরআন ও হাদিস আপনি না মেনে চলেন, না নেন, এরকম বিপদে পড়বেন আপনি। ইজতিহাদ থাকতে হবে, আপনার জ্ঞান থাকতে হবে যে কিভাবে আমরা হাদিস ও কোরআন একসঙ্গে, যে যে মুফতি হবে তার এই বিষয়ে নিশ্চয়ই জ্ঞান থাকবে, নচেত সে কিন্তু তার পদস্খলন হবে। আর থাকতে হবে মুফতির তায়াক্কুল, তায়াক্কুল মানে হচ্ছে যে তার মানে সাধারণ জ্ঞান, বাস্তব জ্ঞান, বাস্তবে কি ঘটছে। এখন একটা একজন প্রশ্ন করলো আর আপনি সরাসরি উত্তর দিয়ে দিলেন আর আপনি বুঝতে পারলেন যে এর উদ্দেশ্য কি ছিল। এক লোক এসে বলছে, হুজুর আমি যদি নিজের হাতে গাছ লাগাই, সেই গাছে যদি ফল হয় তো সেই ফল আমি কি খেতে পারবো না, আমার খাওয়া কি হারাম? বলুন তো আপনি যদি মুক্তি হন কি জবাব দেবেন? প্রশ্নটা কঠিন না সহজ? খুব সহজ, কেন কঠিন? কেন আপনার জায়গা, আপনি ঘরের ভিতরে গাছ লাগিয়েছেন, পেয়ারা গাছ কিংবা আমের গাছ, সেই গাছে পেয়ারা হয়েছে, সুন্দর পেয়ারা, সেই পেয়ারা পেরে আপনি খাবেন নিজে, এটা আপনার জন্য হালাল না হারাম? হালাল, তাই না? এতে কোনো সমস্যা আছে? খুব সহজ প্রশ্ন, আপনি ফতোয়া দিলেন হালাল, কোনো সমস্যা নেই, তুমি খেতে পারো। সে বেচারি গিয়ে ঘরের ভিতরে গিয়ে নিজের মেয়ের সঙ্গে, বুঝতে পারলেন? তাহলে আপনি যদি মুফতি হন, এরকম প্রশ্ন সহজ প্রশ্ন কেন করবে? নিশ্চয়ই ভিতরে কোন উদ্দেশ্য আছে। আপনি যদি, হ্যাঁ বুঝতে পারছেন, আপনার জ্ঞান তো থাকলে পরে আপনি কেন প্রশ্ন করছে, তোমার উদ্দেশ্য কি বলো? সে নিজের ফল খেতে শুরু করবে, ফল মানে ওই ফল না, আরেক ফল, বুঝতে পারছেন? এই জন্য মুফতিকে হতে হবে সচেতন, যাতে করে এমন ফতোয়া দিয়ে না বসে তার ফতোয়ার ফলে হারামটাকেই সে হালাল করে খেয়ে বসে। অতএব এই বিষয়ে সচেতন হতে হবে। বেশ, এবারে আপনাদেরকে সংক্ষেপে বলবো, কারণ সময় আপনাদের খুব কাছে এসেছে। বিনা আইনে ফতোয়া দেওয়া যে হারাম, সে ব্যাপারে দু চারটি দলিলের কথা বলবো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, এই কথা আগেই বলেছি। শেষকালে বলছেন, ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আল্লাহ সম্পর্কে এমন কথা বলো না যা তোমরা জানো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাবি' কুল্লা শাইতানিন মারিদ কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহ ফান্নাহু ইযিল্লু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈদ। কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে বিনা ইলমে ঝগড়া করে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর শরীয়তের ব্যাপারে, আল্লাহর দিনের ব্যাপারে, আল্লাহর রাসূলের ব্যাপারে বিনা ইলমে ঝগড়া করে। আর এই ঝগড়াতে এই যে শয়তান, যে দুর্দম শয়তান, এই শয়তানের অনুসরণ করে। অথচ লেখা হয়েছে যে ব্যক্তি শয়তানের অনুসরণ করবে, শয়তান কোন দিকে নিয়ে যাবে? তার যদি কারো পথের হয় রাহবা, নিয়ে যাবে সেই পথে যে পথে ভাগা। তাকে যদি আপনি রাহবার করেন তো আপনাকে ভাগার যেখানে গরু মোড়া আছে সেখানে নিয়ে যাবে। শয়তানের যদি আপনি তাবেদার হন সেটা জাহান্নামে নিয়ে যাবে, কথা আপনারা নিশ্চয়ই জানেন। কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, আল্লাহর ব্যাপারে বিতর্ক করে বিনা ইলমে, বিনা হেদায়েতে এবং কোন স্পষ্ট কিতাবে, তাদের অহংকার কত, বিনা ইলমে ফতোয়া দেবে, বিনা ইলমে তর্ক করবে, বা তাদের অহংকার কত, আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে, এর সাথে লাহু ফিদ দুনিয়া খিজিয়ুন, তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। ওয়া নুযীকুহু ইয়াওমাল কিয়ামাতি আযাবাল হারীক, আর কিয়ামতের দিনে আমি তাকে তাকে জাহান্নামে দেব, এমন জাহান্নাম যে যেখানে আগুনের স্বাদ সে চিপকে থাকবে। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আল্লাহু লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এ হচ্ছে তোমার সেই কাজ যা তুমি নিজে করেছ, আর আল্লাহ তাআলা বান্দার প্রতি জালেম নন। তারপরে আরো বহু আয়াত আছে, যে আয়াতে বলা হয়েছে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করলে কি কি শাস্তি হয়, সেসব কথা বিস্তারিত আলোচনা করার সময় আমাদের নেই। এখন আমরা বলব যে আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম আল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম, তোমরা নিজেদের মুখে বলো না যে এটা হচ্ছে, যে মিথ্যা আরোপ করছো, মিথ্যা কথা বলছো, সেই কথা বলতে বলতে খবরদার তোমরা বলো না যে এটা হালাল এটা হারাম, দিয়ে তাফতারু আলাল্লাহিল কাযিব, তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে। ইন্নাল্লাযিনা ইয়াফতারুনা আলাল কাযিব লা ইয়াফলুন, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কোনোদিন সফল কাম হবে না। কাফেররা বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের গুনার ভার নেব। অনেক মানুষ এরকম বলে, আমার কথা শোন, তোর গুনাহ আমি ভার নেব, কেউ নিতে পারবে? আল্লাহ তাআলা বলছে, ওয়া নাহনু খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই ইন্নাহুম লাকাযিবুন, ওরা ওদের গুনার ভার বহন করতে পারবে না, ওরা হচ্ছে মিথ্যাবাদী। ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, তারা নিজেদের গুনার ভার বহন করবে আর তাদের গুনার ভার বহন করবে যারা ওদেরকে ওদের গুনার ভার বহন করবে। আর তারা যে মিথ্যা অপবাদ দিয়েছিল আল্লাহর নামে, তাদের জন্য কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা নিজেদের গুনার ভার পরিপূর্ণরূপে বহন করবে কিয়ামতের মাঠে। ওয়ামিন আউজার ইল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইর ইলম, আর যাদেরকে বিনা ইলমে ফতোয়া দিয়ে ভ্রষ্ট করেছিল তাদেরও ভার কিয়ামতে বহন করবে। আলা সা আমা ইয়াজুরুন, এটা কি জন্য? যেহেতু ভুল ফতোয়া দিয়েছে সেই জন্য। এ নয় যে একজন পাপ করবে একজন বহন করবে, এটা কি হবে নাকি? বাপ পাপ করলে ছেলে কি বহন করবে? না। কিন্তু বাপ যদি ছেলেকে শিক্ষা না দিয়ে যায়, তাহলে এই শিক্ষা না দেওয়ার পাপ যে আছে সেটা বহন করবে না করবে না? ছেলে বহন করবে। এইভাবে হাদিসে আছে যে বিনা ইলমে ফতোয়া দেওয়া যাবে না, যদি কেউ বিনা ইলমে ফতোয়া দেয় তাহলে সেই গুনাহ, যে ফতোয়া দেওয়ার গুনাহ হবে সেই গুনাহ ভা তার ঘাড়ে চাপবে। এরকম অনেক কথা আছে। আমি শেষকালে, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে কয়েকটা ফতোয়ার নমুনা দেব, যে ফতোয়া মানে চলছে সমাজে মানুষে দিয়ে থাকে। যেমন অনেকে বলছে এই বর্তমান বিশ্বে গণতন্ত্র ছাড়া কোনো উপায় নেই, কোনো পথ নেই। আলেম মানুষ গণতন্ত্র আহ্বান করছে, মানুষকে গণতন্ত্রের উপর উদ্বুদ্ধ করছে। গণতন্ত্র কি তন্ত্র? এটা কি শারীতন্ত্র না কুফরি তন্ত্র? তাহলে সে কিভাবে কিভাবে আহ্বান করে? এ এক ফতোয়া। কেউ কেউ বলছে কমিউনিজম, ইসলামে সাম্যবাদ আছে, কমিউনিজম ছাড়া সমাজের কোন উন্নয়ন হবে না, আলেম হয়ে বলছে, এ ফতোয়া দিচ্ছে। আর পক্ষান্তরে তারা যেমন সরকারের নীতিতে যোগদান করছে বলে তারা সরকারি আলেন, আর উল্টে আমাদেরকেও বলছে দরবারি আলেন, আমরাও নাকি দরবারি আলেন, আমরা খালি শিরিক বিদাতের কথা বলি, মূর্তি পূজার কথা বলি, মাদার পূজার কথা বলি, আর সরকারি রাজনীতির শিরিক দেখতে পায় না। এরা এসি রুমে বসে, টিভি রুমে বসে খালি শিরিক বিদাতের কথা বলছে, আর ওরা দরবারি আলেন নয়, ওরা হচ্ছে বিদ্রোহী আলেন, কবি নজরুলের মতো বিদ্রোহী, বলো বিদ্রোহ, হ্যাঁ বিদ্রোহী চির উন্নত মমসী, এই করে মজলিস মাত করে দিচ্ছে, আর কত নারায় তকবীর পাচ্ছে আরো কত কি। কিন্তু আল্লাহ তাআলা বিচার করবেন যে কারা হকপন্থী আর কারা না হকপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য একজন আলেম জলসা করছেন, ওয়াজ করছেন, বিশাল বক্তা। সেখানে বলছেন, হিন্দু মুসলিমের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মুসলমানদের উচিত হিন্দুদের দুর্গাপূজায় অংশগ্রহণ করবে, আর হিন্দুদের উচিত মুসলমানদের পাল পর্বণে অংশগ্রহণ করবে। কি মনে করেন আপনারা? সুন্দর বা ভালো বক্তা এ কথা বলছে। মনে মনে বলছি, তখন তার বলার উপায় নেই, বলছি হয়তো বা মুসলমানরা দুর্গাপূজাতে অংশগ্রহণ করবে এবং করছেও, কিন্তু কোন হিন্দু কি কোরবানির দিনে তোমার ঘরে এসে খাবে নাকি? হ্যাঁ, কোন মাথা নিয়ে বলছো তুমি? এমনও ফতোয়া দেওয়ার লোক আছে। আরো শুনুন, আমরা সেই সে জাতি, আমরা কারা? আমরা মুসলমানরা, তাই না? আমরা সেই সে জাতি নারীকে প্রথম দিয়াছি মুক্তি নরসম অধিকার, দিছি নরসম অধিকার। শুনুন ফতোয়া, মানুষের গড়া প্রাচীর ভাঙ্গিয়া করিয়াছি একাকার, আন্ধার রাতির বোরখা উতারি এনেছি আশার ভাতি, আমরা সেই সে জাতি। এই কবিতা পড়েছেন না করেননি? ফতোয়া কি দিলেন? ফতোয়া কি নিলেন? প্রথম হল নরসম অধিকার, তার মানে নারীকে নরের সমান অধিকার দিয়েছেন। নম্র দুই, আধার রাতির বোরখা, আধার রাতির বোরখা উতারি এনেছি আশার ভাতি। কত বড় উন্নতি জাতি আমরা, উন্নত জাতি, যে বোরখাকে মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। এ হচ্ছে আধার রাতের বোরখা, এ হচ্ছে ওই মধ্যযুগীয় প্রথা, পর্দা প্রথা, অর্ঘলবদ্ধ করা প্রথা। কি মনে করেন ফতোয়া? ফতোয়া নিয়েছেন নেননি? বাংলার ঘরে ঘরে ফতোয়া আছে, আমরা সেই সে জাতি। হায় হায়, বলে না কোরআন, বলে না হাদিস, ইসলামী ইতিহাস। দেখেন, এ কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ইসলামী ইতিহাসও পড়েছে। নারী নর দাসী বন্দিনী রবে হেরে মাতে বারো মাস, হাদিস কোরআন ফেকা লয়ে যারা করিছে ব্যবসাদারি, মানে না কো তারা কোরআনের বাণী সমান নর ও নারী। যারা হাদিস কোরআন নিয়ে, এই যে হাদিস কোরআন ফেকাহ নিয়ে করছে ব্যবসাদারি, তারাই কোরআন মানে না। কোরআনে কি আছে? সমান নর ও নারী। বলতে পারবেন কোরআনে কোথাও লেখা আছে সমান নর ও নারী? কার ফতোয়া এটা আমাকে বলতে হবে না, আপনারা জানেন কার ফতোয়া। এই ফতোয়া যদি আপনি কবি থেকে নেন, কবিদের অনুসরণ কারা করে? যারা হস্ত তারাই করে। দেখো, লম্বা কথা, সময় নেই। আল্লামা ইবনে উসাইমিন একটা ঘটনা লিখেছেন, আমি সেইটা বলে শেষ করব। অবশ্য আপনারা জানেন যে আরো বহু ফতোয়ার ব্যাপারে কেউ বলছে গান বাজনা হারাম নয়। গান বাজনা কি? রুহের খোরাক। কেউ বলছে ইসলামী কি বলে, ব্যাংকের সুদ হারাম না, এটা হচ্ছে লভ্যাংশ। এটা হচ্ছে কি? লভ্যাংশ। এইভাবে কে কত রকম ফতোয়া দিচ্ছে। তারপরে আপনারা দেখেছেন এই যে ফরজ নামাজের পর মোনাজাতের ব্যাপারে, এখন তো এখন চলছে টাটকা টাটকা ব্যাপার, তাই না? একজন খোতবা দিচ্ছে, জুমার খোতবাতে বলছে এক মুফতি, বলছে মোনাজাত করা, দোয়া করা ওয়াজিব, যদি কেউ দোয়া না করে সে জাহান্নামে যাবে। ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা রাব্বুকুম ওয়াদ'উনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াসতাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করব। যারা আমার ইবাদত থেকে, অর্থাৎ দোয়া করা থেকে মুখ ফিরিয়ে নেবে, অহংকার দেখাবে, আমি তাদেরকে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে ভরব। যারা মোনাজাত করে না, তারা নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে যাবে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বলেন কি মনে করেন আপনারা? এখানে আল্লাহ তাআলা বলছেন যারা ফরজ নামাজের পর জামাতে মোনাজাত করে না, তারা জাহান্নামে যাবে। কিন্তু এমনও মুফতি আছে, এই মুফতিরা ফতোয়াবাজি চালাচ্ছে, ফতোয়া দিচ্ছে, আল্লাহুল মুস্তাআন। তারপরে কিছু এমন ফতোয়া আছে যা জাহেল মানুষরা দিয়ে থাকে। একবার এক মসজিদে ছিলাম, সেখানে পাড়াগ্রামের মসজিদ, তো মসজিদের ভিতরে যে চাটাই বলে না, চাটাই বিছানো আছে, আর গরমের দিন মসজিদের বাইরে কিন্তু চাটাই ফাটাই নেই, ফাঁকা মসজিদ, ফাঁকা মানে সিমেন্টের ঢালাই। তো কেউ বলছে যে ভিতরে পড়ো, কেউ বলছে না গরম বাইরে পড়ো, বর্ষার দিন বাইরে পড়ো, সিমেন্টটা ঠান্ডা। তখন বলছে ঠিক আছে বাইরেই পড়ো, কিন্তু চাটাই বিছাতে হবে। একজন বলছে যে চাটাই বিছাতে হবে, বলছে না চাটাই বিছানো দরকার কি, সিমেন্টটা ঠান্ডা ভালো নামাজ পড়া হবে, বলছে না চাটাই বিছাতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ তাআলা বলছেন মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ো। কি আল্লাহ তাআলা মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে বলছেন? কিন্তু মুসাল্লা শব্দ থেকে নিয়েছে, জাহেল মুসাল্লা শব্দটা ধরে নিয়ে ভাবছে কি যে আল্লাহ বলেছেন মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে। আচ্ছা আল্লাহ কি বলছেন? মাকামি ইব্রাহিমকে মুসাল্লা বানাও, এটা কাবা শরীফের কথা, এটা কাবা শরীফের কুকুর তাহানোর কথা শুনলেন? এ কাবা শরীফের দলিল নিয়ে বলছে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে। আর একটা কথা বলবো, একজন বলছে সত্যি কথা কিন্তু, মিথ্যা কথা না, বানানো কথা না, আপনারা বলেন খারাপ কথা বলতে হয় না, অথচ আপনারাই খারাপ কথা বলেন। আমি কেন কোথায় খারাপ কথা বললাম? নামাজের ভিতরেও খারাপ কথা বলেন, কোথায় বললাম? ওই যে আপনারা বলছেন বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া, বাল বলছেন না, শিয়াল পণ্ডিতদের কথা। আর একজন বলছে হুকো খায়, তো হুকো খাবে তাকে বলা হচ্ছে হুকো খেয়েও না, হুকো খাওয়া হারাম, শিশা হারাম, বিড়ি সিগারেট খাওয়া হারাম, অনেকে মাকরু বলে। মাকরু কোন মুফতিরা মাকরু ফতোয়া দেয়? যে মুফতিরা এখানে ওখানে বুঝতে পেরেছেন, দেখবেন তাদের মুখ লাল, তাদের মুখ লাল, তারা তামাক খায়, তারা বিড়ি সিগারেটকে মাকরু বলে। কেন? যাতে করে উল্টো ফতোয়া না আসে যে হুজুর আপনিও তো, ওরা তো করে টানে আর পুক করে ছেড়ে দেয়, আর আপনি তো গিলে খান, তাই না? কোনটা বেশি হারাম? কোনটা বেশি হারাম? ধোঁয়া নিয়ে ছেড়ে দেওয়াটা বেশি হারাম নাকি চিবিয়ে চিবিয়ে রসটা খাওয়া বেশি হারাম? কিন্তু এরা মাকরুহ বলে ছেড়ে দিয়েছে যাতে করে ওদেরটা হারাম না হয়ে যায়। বুঝতে পারলেন? এরকম মুক্তি সাহেব আছে, বারবার বলা হচ্ছে হুকো খাস না, হুকো খাস না, আল হাক্কা তুম আল হাক্কা, কোরআনে বলছে হুকো খা, আর তুই বলছিস হারাম। এরকমও মুফতি আছে সমাজের মাঝে, যারা এই শ্রেণীর জাহেলদের নিজেরা ফতোয়া বানিয়ে নিজেরা চলতে থাকে। এইভাবেই ইবনে উসাইমিন বলছেন এমন একটি লোক ছিল যার নাম হচ্ছে হাকিম টুমা, সে গাধার পিঠে সওয়ার হয়ে ইলেম বিতরণ করে বেড়াত, খুব ভালো লোক ছিল। একদা এই ব্যক্তি লোকেদেরকে সাদকা করতে উদ্বুদ্ধ করে বলল, তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করো, খরচকুন খরচকুন দার রাহু, খরচকুন খরচকুন দার রাহু, লানতানালুল বিররা হাতা তুনফিকু, খুব ওয়াজ করে খরচ করতে বলে, সাদকা করতে বলে, যা আছে তাই দিয়ে করো, তোমার যদি দেওয়ার কিছু না থাকে তাহলে তোমার মেয়ে দিয়েও সাদকা করো, ঘরে মেয়ে আছে কিনা মেয়েদের সাদকা করো। আউযুবিল্লাহ, আরবিতে ইবনে উসাইমিনে লেখা এটা, উনি বলছেন কালা হিমারুল হাকিম, তো গাধার পিঠে সওয়ার হয়ে যেত, তো গাধা তখন বলছে আর কি, গাধা কি কথা বলে নাকি না, ওর অবস্থা বলছে, কি বলছে? কালা হিমারুল হাকিম তুমা লাউ আনসাফাত দাহরু কুনতু আরকাবু, হাকিম তুমার গাধাটা বলছে যদি জামানা ইনসাফ করত, যুগ যদি ইনসাফ করত, তাহলে আমি ওর উপরে সওয়ার হতাম। গাধা বলছে যে আমি এই আলেমটার উপরে সওয়ার হতাম, কেন? লে আন্নি জাহিলুন বাসিতুন ওয়া সাহিবি জাহিলুন মুরাক্কাবু, আমি হচ্ছি বাসিত, আমি সামান্য সাধারণ জাহেল, আর এ হচ্ছে কি অসাধারণ জাহেল, জাহেলে মুরাক্কাব। তো কিছু আছে জাহেলে বাসিত, মানে যারা জানে না, সত্যপক্ষে তারা জাহেল, তাদের যা বলতে ওগুলো হ্যাঁ মেনে নেবে, সাদা গরুতেও হুঁ কালো গরুতেও হুঁ। আর কিছু আছে মোরাক্কাব, জানে, তাদের কাছে জ্ঞান আছে, কিন্তু এমন জ্ঞান নেই যেটা ইস্তিহাদ করতে পারে, ফলে এমন ফতোয়া দেয় যে শেষকালে হারামটা হালাল হয়ে যায় আর হালালটা হারাম হয়ে যায়। ভাইজান সময় শেষ হয়ে গেছে, না হয় আরো অনেক কথা ছিল, ইনশাআল্লাহ আবার কোনদিন শোনানো যাবে। আমি আপনাদের কাছে একটি কথাই বলবো, আজকাল যারা ফেসবুক ইউজ করছেন, যারা ফেসবুক ব্যবহার করছেন, তারা ফেসবুকে বহু মুক্তি দেখতে পাবেন, এবং তারা আলেমদেরকে এভাবে এমন ভাবে গালাগালি করে, অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ুয়াক্কির কাবীরানা ওয়া ইয়ারিফ লি আলিফিনা আলিমিনা হাক্কা, সে আমাদের দলভুক্ত নয় যে ছোটদের প্রতি স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, এবং আলেমের অধিকার চেনে না। আলেমের বিরুদ্ধে বাংলাদেশের এক বড় আলেম, তার বিরুদ্ধে একজন লিখছে, ও একটা বলদ। আল্লামা আলমানি সম্পর্কে বলতে গিয়ে একজন লিখছে কি, ও তো ঘড়ি মেকার। ঘড়ি মেকার হলে কি মহাদেশ হওয়া যায় না? কাপড়ের ব্যবসা করলে কি ইমাম হওয়া যায় না? হাঁড়ি হাঁড়ির ব্যবসা করলে কি কুদুরি হওয়া যায় না? অন্য ব্যবসা করতে যাই হোক, যে ব্যবসা করতেই হবে। ছাগল ছাগলের রাখাল হলে কি নবী হওয়া যায় না? সুতর মিস্ত্রির কাজ করলে কি নবী হওয়া যায় না? হাতে টুপি সেলাই করে যদি কেউ খায় তাহলে কি নবী হওয়া যায় না? তাহলে কেন একজনের মেহনত একজনের পেশা নিয়ে তাকে ছোট করতে চাচ্ছ? আজি পেশা নিয়ে একজনকে তুচ্ছ করছে, যাতে করে লোকে তার হাদিস না মানে, সহি জঈফ না মানে, তার কথা না শোনে, বলছে তোমরাও তো মোকাল্লেদ, আলবানির তাকলিদ করো। আরে আমরা মোকাল্লেদ মানে তো বোঝো না তোমরা। মোকাল্লেদ মানে কি? দলিল না দেখে অন্ধভাবে অনুসরণ করা। আমরা মোকাল আলবানিরও মোকাল্লেদ না, ইবনে বাজারও মোকাল্লেদ না, ইবনে হুসাইমিনেরও মোকাল্লেদ না, আমরা হচ্ছে অনুসারী। অন্ধ অনুকরণকারী না, আমরা হচ্ছে অনুসারী। মুত্তাবে কাকে বলে? মুত্তাবে দলিল দেখব, যার দলিলটা কোরআন হাদিসের কাছাকাছি পাবো সেটাকে গ্রহণ করব। আমরা কি আল্লামা আলবানির সব মশলা মেনে নিই? বলেন আপনারা মানেন সব মশলা? মানেন না। ইবনে বাজ রাহমাহুল্লাহ সব মশলা আপনি মেনে নেন? যখন আমরা দেখি যে হ্যাঁ, এই সমস্ত ওলামারা বলেছেন, বিভিন্ন ফতোয়া দিয়েছেন, কিন্তু যারটা ভালো ওই যে উলাইকাল্লাযিনা কি বলে আপনি, আফাবাশির ইবাদ আল্লাযিনা ইয়াস্তামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, এটা সব থেকে ভালো, সেইটা আমরা গ্রহণ করব। ভাইজান অনেক মানুষ জাহেল আছে, যারা কথা চট করে ফতোয়া দিয়ে দেয়, আল্লাহ তুল ওরা হচ্ছে মুশরিক, আল্লাহ তুল হচ্ছে আপনার কাফের, বিজ্ঞ যেটা ভয় পায়, অজ্ঞ সেটা আগে যায়। যদি আমাদের মধ্যে কারো এরকম গুণ থাকে তাহলে খবরদার, আপনারা সেই রকম গুণ ত্যাগ করবেন। শেষ কথা এই যে আপনারা এই ফেসবুক মুক্তি থেকে খুব সাবধান, তাদের কাছ থেকে ফতোয়া নেবেন না। একজন আমাকে ফেসবুকেই বললেন যে হুজুর সেহরি কতক্ষণ পর্যন্ত খাওয়া যায়? আমরা আজকে সেহরি খেয়েছি নামাজ শুরু হওয়া পর্যন্ত, ফজরের নামাজ শুরু হয়েছে তাও সেহরি খেতে। কেন? বুখারী শরীফের হাদিস আছে, সত্যি হাদিস আছে, বুখারী শরীফের হাদিস আছে যে নামাজ পর্যন্ত সেহরি খাওয়া চলে। উনি আমরা ডাইরেক্ট বুখারি বাংলা বুখারি পড়ে আমল শুরু করে দিয়েছেন। এইরকম যারা কেবল বই পড়া, খবরদার, বিনা ওস্তাজে, সত্যি কথাই ওস্তাজ দরকার আছে। হাদিস কোরআন বোঝার জন্য একজন আলেমের কাছে এসে জিজ্ঞাসা করার দরকার আছে। আপনি পড়লেন আর আমল শুরু করে দিলেন, তারপর আমাকে জিজ্ঞেস করছে এরকম, তাই নামাজ পর্যন্ত সেহরি খাওয়া চলবে কি? না, ফজরের শেষ সময় আদান শুরু হয়ে গেলে খালাস, সেহরি খাওয়ার সময় শেষ। বলছে না বুখারী শরীফের হাদিসে আছে। বুখারী শরীফের হাদিসে আছে কিন্তু হাদিসে বুঝতে হবে তো, একটা হাদিস নিয়ে মশলা নেওয়া যায় না, অন্য হাদিস দেখতে হয়। সুতরাং যাই হোক, যদি এরকম কেউ থেকে থাকেন এরকম মুফতি হওয়ার চেষ্টা করবেন না, যে প্রকৃত আলেম তাকে মুফতি হতে দেন। আর যদি এরকম ফতোয়া আপনি নিতে চান তো খবরদার যেখান সেখান থেকে ফতোয়া নেবেন না। প্রকৃত হাদিস ও কোরআনের এবং সহি সুন্নার জ্ঞান রাখে এমন আলেমের কাছ থেকে ফতোয়া নেবেন, তাহলে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। তারপরে যদি সে ফতোয়া ভুল হয় আপনি বাঁচবেন, আপনার কোনো গোনা হবে না, কারণ আপনি ফতোয়া নিয়ে কাজ করছেন। এই পর্যন্ত নসিহত করে আপনাদেরকে আর বিরক্ত করবো না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন যা শুনলাম, তাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।